বুড়া ধারে পইচে ছিলি বতরে বিগে দিল বাজার গড়াটা বেহানের পাঠা ছাগলটা বজর দিয়ে দিল আমার বেচাই গাটা। All hits, all day.